الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত ও শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক পৃথিবীতে মানব বংশ রক্ষার জন্য বিবাহের নিয়ম করে দিয়েছেন এবং নারী এবং পুরুষের মাধ্যমে বনু আদমের বংশবৃদ্ধির ব্যবস্থা করেছেন। পুরুষের পাশার থেকে নারীকে সৃষ্টি করে উভয়ের মাধ্যমে এই দুনিয়াতে মানব বংশের এই বৃদ্ধি ধারা এটা অব্যাহত গতিতে এগিয়ে চলেছে। উভয়ের মধ্যে পারস্পরিক আকর্ষণ আল্লাহ এমন করে সৃষ্টি করে দিয়েছেন যে বিবাহ করতে তারা বাধ্য হয়। এরপরেও মানুষ এই সুন্নত থেকে অনেক সময় দূরে থাকে। এ বিষয়ে গত জুমাতে বলেছি, এখানে কয়েকটি বিষয় আপনাদের কাছে বলে দিলে পুরোটা ধারণা পরিষ্কার হয়ে যাবে। কতগুলো হাদিস একটানা সিরিয়ালি বলে যাব, আপনারা খালি অনুবাদ শুনবেন, কারণ খুতবা খুব বেশি দীর্ঘ করা যায় না। ওয়ান আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল দীন فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي رَوَاهُ الْبَيْهَقِي فِي الشُّعَبِ بِإِسْنَادٍ حَسَنٍ لِطُرُقِهِ رسول اکرم صلی اللہ علیہ وسلم ارشاد করেন, তোমরা যখন বিবাহ করো মনে রেখো তোমাদের দ্বীনের অর্ধেক তোমরা পূর্ণ করে নিলে। فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي বাকি অর্ধেকের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এর মাধ্যমে বিবাহ যে কত বিশাল একটা গুরুত্ব বেড়ে গেল, একটা মানুষের পূর্ণ মোমেন না হওয়া পর্যন্ত সে জান্নাতে যেতে পারে না। অথচ পূর্ণ মোমেনের অর্ধাংশ হয়ে যাচ্ছে শুধু বিবাহের মাধ্যমে। এটাতেই বোঝা যায় এর গুরুত্ব কত বেশি। এছাড়া অন্যান্য গুরুত্ব আগের জমে বলেছি। ওয়ান আবি মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। বিবাহ হবে না অভিভাবক ছাড়া। ওয়ান আয়েশা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইমরাতিন নাকাহা বিগায়রি ইজনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে সমস্ত মহিলা তার অভিভাবকের অনুমতি ছাড়া একাকী বিবাহ করল তার বিবাহ বাতিল বাতিল বাতিল। ফাইনিস্তাজারু ফাসুলতান ওয়ালিউন মান লা ওয়ালিয়্যা লাহু রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। যদি এই বিবাহ নিয়ে ঝগড়াঝাটি হয় পরে, বিবাহের ক্ষেত্রে অনেকের জীবনে অশান্তি আসে, এটা আল্লাহ রাসূল জানতেন, তাই বলে গেলেন যদি তো তোমরা ঝগড়াঝাটি করো তাহলে তোমাদের শাসনকর্তাই অলি হবে যার কোনো অলি নাই। কারণ আজকাল মাতৃতান্ত্রিক সমাজে মেয়েরাই হল অলি। ইসলাম এটাকে স্বীকার করেনি। ইসলামে পুরুষরাই অলি হবে, বাপ না থাকলে দাদা হবে, দাদা না থাকলে চাচা হবে, চাচা না থাকলে নানা হবে। যদি কেউ না থাকে ঝগড়া করো ওলি নিয়ে, তখন দেশের সরকার তোমার পক্ষ থেকে ওলির দায়িত্ব পালন করবেন। প্রশ্ন হতে পারে আজকাল মেয়েরা তো গোপনে গোপনে বিয়ে শাদী করে কোর্ট ম্যারেজ করে, সাবালিকে মেয়েরে করে না? অনেক ছেলে এরকম বিড়ম্বনার শিকার হয়। আর একটা বিষয় হলো, ওলি যারা আমরা আছি, বাপ ভাই চাচা, আমরা অনেক সময় মেয়ের সম্মতির দিকে খেয়াল করি না। আমরা যেহেতু ওলি এজবার, আমি জবরদস্তি করার ক্ষমতা রাখি, অত মেয়ে মত না করলেও আমি জোর করে তাকে সেখানে বিবাহ দেওয়ার অনেকটা মানসিকতা অনেকের মধ্যে আছে। ইসলাম এটাকে অস্বীকার করছে। عن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الثيب احق بنفسه من وليها والبكر استاذنها ابوها من نفسها واذنها سماتها رواه مسلم। মনে রেখো, সাবালিকা মেয়ে তো নিজের ব্যাপারে সে নিজেই সবচেয়ে নিজে সিদ্ধান্ত দেওয়ার বড় হকদার। হক বেনাফসে মেন আবি হ্যা, তার বাপের চাইতে, মেন ওলি হ্যা, তার ওলির চাইতে। আর নাবালিকা মেয়ে, তার কাছ থেকেও বাপ অনুমতি চাইবেন যে মা তোমাকে বিয়ে দিচ্ছি, তোমার আপত্তি আছে? ইজনুহা সিমাতুহা, যদি তখন মেয়েটি চুপ করে থাকে এটাই তার অনুমতি। মুসলিম শরীফের হাদিস। ওয়ান খানসা বিনতে খাজামিন أن أباها زوجها وهي ثيب فكرهت ذلك فأتت رسول الله صلى الله عليه وسلم فرد نكاحها أي نكاح أبيها رواه البخاري وابن ماجه। خنسا بنت خزام বলছেন, আমার আব্বা আমাকে আমার অপছন্দে জোর করে এক জায়গায় বিয়ে দিয়েছিলেন। তখন আমার আব্বা নয়, হ্যাঁ, তখন তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহ রসুল, আমি যাকে পছন্দ করি না আব্বা তাকে জোর করে আমাকে বিয়ে দিয়েছেন। ফারাদ্দা নিকাহা অফি রাওয়াতিন ইবনে মাজাহ ফারাদ্দা নিকাহা আবিহা, আল্লাহ রসুল তখন বাপের দেওয়া বিয়েটাকে বাতিল করে দিলেন। এটা দিয়ে কি বোঝা গেল? সাবালিকা মেয়ের মতামতের গুরুত্ব বোঝা গেল না? এখন দুটো হাদিস আপনি একত্রিত করবেন, যে মেয়ে একাকে বিবাহ করে তার নিকাহ বাতিল, আবার যে অভিভাবক মেয়ের অসম্মতিতে বিবাহ দেয় তার বিবাহ বাতিল। এখানে দুটি হাদিস সমন্বয় করলে এটাই রেজাল্ট দাঁড়াবে যে মেয়ে যেমন অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে না, অভিভাবক তেমনি সাবলিকা মেয়ের সম্মতি ব্যতীত জোর করে বিবাহ দিবে না। এটাই হল সহজ সরল নিয়ম, এর ব্যত্যয় ঘটলেই সমাজে অশান্তির সৃষ্টি হবে। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزوج المراه المراه ولا تزوج المراه بنفسها رواه ابو داود وابن ماجه। কোনো মেয়ে কোনো মেয়েকে বিবাহ দিবে না, বান্ধবী বান্ধবীর অভিভাবক সাজে বিয়ে দিতে পারবে না, বা কোনো মহিলা কোনো মহিলার বিয়ে দেবে না। এখান থেকে প্রমাণ পাওয়া যায় মা তার মেয়েকে বিয়ে দেবে না, যদিও মায়ের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মা হল মেয়ের সবচেয়ে আপনজন। এরপরেও বিবাহটা সামাজিক বিষয়, মা ঘরে থাকে, সমাজের খবর খুব কম রাখে, সেই জন্য কোন ছেলে তার অভিভাবক তার পরিবার কেমন এসব বিষয়গুলো পুরুষের এখতিয়ারে থাকে। এজন্য অভিভাবককে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে, পুরুষ অভিভাবককে। লা তুজাব্বিজিল মারাআতুল মারাআতা, কোনো মহিলা কোনো মহিলাকে বিবাহ দিবে না। ওলা তুজাব্বিজুল মারাআতু বিনাফসিহা, কোনো মহিলা নিজেকে নিজে বিবাহ দিবে না। রাওয়াহু ইবনু মাজাহ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা খাতাবা ইলাইকুম মান তারদুনা দীনহু ওয়া খুলুকহু ফাযাজ্জুহু আযাজ্জুহু ইয়াহা ইন লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদিন আরীয। রাওয়াহু তিরমিজি। হে আমার উম্মত, মনে রাখো যখন তোমাদের কাছে কোনো তোমাদের মেয়ের বিয়ের জন্য কোনো ছেলে পয়গাম নিয়ে আসে, যদি সেই ছেলেটি দিন সম্পর্কে এবং তার চরিত্র সম্পর্কে তুমি রাজি থাকো সন্তুষ্ট থাকো, ফাযাজ্জুহু ইয়াহা, তাহলে ওই ছেলের সঙ্গে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও। অন্যদিকে তাকিও না, কোন দিকে তাকাতে হবে? তার দিন এবং তার আখলাক, এই দুটি বিষয়ের দিকে তুমি খেয়াল করে দেখো, যদি তুমি সন্তুষ্ট থাকো এই দুটি ব্যাপারে, আর ডানে বাই না থাকে তার সঙ্গে মেয়ে বিয়ে দাও। যদি দেরি করো, ইল্লা তাফআলুহু, যদি তোমরা এটা না করো, তাকুন ফিতনাতান ফিল আরদি ওয়া ফাসাদুন আরীয়, পৃথিবী ফিতনায় ভরে যাবে, ফাসাদ বিশৃঙ্খলা সমাজ বিপর্যস্ত হবে। অতএব তোমরা দ্রুত বিবাহ দাও, টাকা পয়সা বড় চাকরির দিকে তাকানো যাবে না, তাকাতে হবে সিরফ দুটি দিকে, তার দিন কেমন এবং তার আখলাক কেমন। এই দুটি বিষয়ে যদি অভিভাবক সন্তুষ্ট থাকেন, ছেলে যতই দিন দরিদ্র গরিব হোক না কেন, মেয়েকে সেখানে বিয়ে দিতে হবে। আর মেয়েদের উচিত দিনদার ছেলেকে কবুল করা, টাকা পয়সা সৌন্দর্য দিকে না তাকানো। তাহলে হবে কি, সারা জীবন মেয়েটি পস্তাবে, মেয়ের অভিভাবকও পস্তাবে। বহু টাকাওয়ালা মানুষের জীবনে অশান্তি আমরা দেখছি, অত বহু দিনদার ছেলে গাছতলায় বাস করে, তাদের সংসারে কত আনন্দ, কারণ কোন মানুষ তার রুজি হাতে করে নিয়ে দুনিয়া আসে না, সে খালি হাতে ভূমিষ্ঠ হয়, অতঃপর আল্লাহ পাকের ইচ্ছায় সে ধনী হয় অথবা গরিব হয়। ইন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ কারো রিজিক বাড়িয়ে দেন, কারো রিজিক কমিয়ে দেন, এটা সম্পূর্ণ তার ইখতিয়ার, এটা মানুষের ইখতিয়ার নয়। সবাই আমরা বিবাহিত জীবনে শান্তি চাই, যেটা আল্লাহ পাক আয়াতেই বলেছেন, ওমান আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, আল্লাহ পাকের অন্যতম নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তোমার স্ত্রীর কাছ থেকে শান্তি পাও। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয়ই এই বিধানের মধ্যে চিন্তাশীল মানুষের জন্য আল্লাহর নিদর্শন সমূহ লুকিয়ে আছে। একটা অজানা অচেনা অপরিচিত ছেলে এবং মেয়ে বিবাহ হল, আর বিবাহের রাত্রি থেকেই তাদের মধ্যে কঠিন মহব্বত ভালোবাসা পয়দা হয়ে গেল, এটা কি এমনি এমনি হয় নাকি? এর মধ্যে কি আল্লাহর রহমত লাগে না? আল্লাহ বলছেন যারা জ্ঞানী তারা এর মধ্যে আমার নিদর্শন খুঁজে পাবে। আল্লাহর নিদর্শন এই যে আল্লাহ পাক দ্রুত তাদের মধ্যে মহব্বতের বন্ধন সৃষ্টি করে দেন। মিসাকান গালিজা, সূরা নিসা 21 আয়াতে এটাকে মিসাক গালিজ বলা হয়েছে, কঠিন বন্ধন। শুধু একটি শব্দ কবুল করিলাম, বাস এই একটি শব্দের মাধ্যমে মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত একটি অপরিচিত দুজন পুরুষ এবং নারীর মধ্যে স্থায়ী বন্ধন সৃষ্টি হল। এই জন্যই আল্লাহ পাক এটাকে কোরআনের মধ্যে মিসাক গালিজ বলেছেন, কঠিন দৃঢ় বন্ধন বলেছেন। আমরা তো বহু ওয়াদা করি, বহু প্রতিজ্ঞা করি, আর ইলেকশন আসলে যে কতই ওয়াদা করি, কত প্রতিজ্ঞা করি তাদের হিসাব নিকাশ নাই। কিন্তু বিবাহের সময় যে একবার বলেছিলাম কবুল করলাম, এটা যে এমন কঠিন বন্ধন, এই বন্ধন ছিন্ন হওয়ার কোনো উপায় নাই। কিন্তু দুর্ভাগ্য শয়তান তবুও সেখানে এই বন্ধন ছিন্ন করার চেষ্টা করে। আল্লাহ যেহেতু মানুষ সৃষ্টি করেছেন, তাই মানুষের চরিত্র তিনি ভালো করে জানেন, তাই তিনি সে বিধানও দিয়ে দিয়েছেন, কোরআনের চিরন্তন বিধান। যদি তোমরা কখনো বাধ্য হও, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতের বন্ধন ছিন্ন হয়ে যায়, যদি বিবাহ বিচ্ছিন্ন হোক কারণ ঘটে যায়, সেক্ষেত্রে তোমাদেরকে বাধ্য করা হবে না যে তোমরা চিরদিন ওইভাবেই থাকো। বহু সংসার দেখা যায় বিবাহ আছে, স্বামী একদিকে আর একটি বউ নিয়ে সংসার যাপন করছেন, আর তার আগের বউটি একটি বা দুটি সন্তান নিয়ে বিচ্ছিন্ন জীবন যাপন করছেন, যুগ যুগ ধরে, দুই এক বছর নয়। আমাদেরই সমাজে এরকম অসংখ্য নজির আপনারা দেখতে পাবেন। এরা যে কত বড় মহাপাপী এই স্বামীগুলা, ওরা বোধ হয় কখনো মরবে না। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, আল্লাহ রসুল বলছেন যদি কেউ এই ধরনের দুটি স্ত্রীর স্বামী হয় আর একটি স্ত্রীর প্রতি কোন রকম ন্যায় বিচার না করে, কিয়ামতের দিন তার একটা পাশাড়, একটা সাইড আমি একেবারে অর্ধাঙ্গ করে তাকে আসমানে উঠাবো। কিয়ামতের দিন সমস্ত লোক দেখবে আমরা উঠেছি পুরো দেহ নিয়ে, এ উঠেছে অর্ধাঙ্গ নিয়ে। কারণ কি? সবাই জানবে এ দুনিয়ায় থাকতে তার এক স্ত্রীর সঙ্গে অসদাচরণ করেছিল, তার হক সে আদায় করেনি। হতভাগা মুসলমান, ইসলামের দাবিদার। আর ওই মেয়েটি মনে করে তাই তো, আমি যদি আজকে খোলা করে তালাক হয়ে বা বিচ্ছিন্ন হয়ে আলাদা থাকি, লোকে ভাববে বউটির স্বামী নাই, স্বামী আমার সঙ্গে অসাধার করুক তাও ভালো, তথাপি তো লোকে জানবে আমি অমুকের স্ত্রী। এই কারণেই কিন্তু এই সংসারগুলো এখনো ঠিকই আছে। অথচ দেখা যায় ওই স্বামী ওই স্ত্রীর কোনোই হক আদায় করে না, তার খরচ খরচা পর্যন্ত দেয় না, তার সন্তান মানুষ করার জন্য কোনো রকম ভরণ পোষণ দেয় না। অথচ পুরুষের উপরে দায়িত্ব হল স্ত্রীর ভরণ পোষণের। স্ত্রী লাখপতি হতে পারে, কিন্তু এরপরও তার ভরণ পোষণের দায়িত্ব পুরোপুরি স্বামীর উপরে, স্ত্রীর কোনো দায় দায়িত্ব নাই। ইবনে মাসউদ গরিব মানুষ ছিলেন, স্ত্রী ধনী মানুষ ছিলেন। স্ত্রীর যাকাত নিতে পারবেন কিনা আল্লাহ নবীর কাছে ফতোয়া চাইলেন। আল্লাহ নবী বললেন, এটা কার ফতোয়া? তো আমার ঘরের ফতোয়া। তার কারণ, আমার স্ত্রীর এত টাকা পয়সা আছে, যাকাত দেয় লোকের, আমি খেতে পারি না তা দেখে না, হ্যাঁ তুমিও খেতে পারো। এটা দিয়ে বোঝা যায় স্ত্রী ধনী হলেও পুরো দায়িত্ব হলো স্বামীর, স্বামীকে সংসার নির্বাহ করার নির্দেশ ইসলামে দিয়েছে। হতভাগা স্বামীরা, বউ আছে এই পর্যন্ত তার জানা আছে, কোথায় বউ থাকে খবর নাই। যারা স্বামী হয়েছেন অথচ স্ত্রীর ভরণ পোষণ দেন না, অথবা তার সঙ্গে অসদাচরণ করেন, সাবধান, হাদিসগুলো মনে রাখবেন। এরপরেও যদি বিবাহ বিচ্ছিন্ন করতে হয়, হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, স্বামীর পক্ষ থেকে একজন সালিশ, স্ত্রী পক্ষ থেকে একজন সালিশ, সরকারের পক্ষ থেকে একজন বসে আপোষের চেষ্টা করবেন। বারবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরেই আপনি তালাক দেবেন, তালাকটা অত সহজ নয়। সূরা নিসা 35 নম্বর আয়াত পড়ে দেখেন, এবার সুরা বাকারা 229 আয়াতে আল্লাহ পাক বলছেন, দেখো যদি তালাক নিজানে দিতেই হয় তা তার একটা নিয়ম আছে, আত্তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন ওয়া তাসরিহুম বিহসান, তালাক তুমি পরপর দুইবার দিতে পারবে, অতঃপর স্ত্রীকে ঘরে রাখো অথবা সুন্দরভাবে তাকে ছেড়ে দাও। সুন্দরভাবে খেয়াল করবেন, ন্যায়সঙ্গতভাবে তাকে ছেড়ে দিতে হবে, মেডিকেটে তাড়িয়ে দিয়ে গালি গালাজ করা যাবে না। শুধু তাই নয়, তাকে বলা হয়েছে তাকে ঘরে রাখো ইদ্দত পালন করা পর্যন্ত, দুই মাস তাকে ঘরে রাখতে হবে, তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেবেন এটা চলবে না। ফাইন তাল্লাক কাহা, যদি তৃতীয়বারে তালাক দিতেই হয়, বাদ হাত্তা তানকে জাওজান গায়রাহ, তাহলে ওই স্ত্রী আর পুনরায় হালাল হবে না যতক্ষণ না ওই স্ত্রী অন্যত্র বিবাহিত হবেন, এবং সেখান থেকে সেই স্বামী যদি সহজভাবে স্বাভাবিকভাবে পুনরায় তাকে তালাক দেন তাহলে আগের স্বামী তাকে ফেরত পাবে, নইলে নয়। এখন প্রশ্ন হল মাররাতান অর্থাৎ দুইবার, এই দুইবার কি একসঙ্গে তালাক তালাক? এই না, জবাব আল্লাহ বলছেন সুরে তালাক এক নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, হে নবী, নবীকে বলা অর্থ আমাদেরকে বলা, কিন্তু হে নবী যখন তুমি স্ত্রীকে তালাক দেবে তখন ইদ্দত গণনার উদ্দেশ্যে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরুইন, তালাকপ্রাপ্ত মহিলারা তিন ঋতু পর্যন্ত অপেক্ষা করবে। তিন ঋতু কি একদিনে হয় না তিন মাসে হয়? তো পাগলও বুঝে, এগুলা এতে কার বুঝান লাগে না? তা আপনি পুরো তিন মাস সময় পাচ্ছেন, আপনাকে গভীর ভাবনা চিন্তা করতে হবে কোন প্রকারে স্বামী স্ত্রী মিল রাখা যায় কি না। আল্লাহ কখনোই বিবাহের বন্ধন ছিন্ন করা পছন্দ করেন না, তিনি চান আল্লাহর বান্দাবান্দিরা যে কঠিন প্রতিজ্ঞা নিয়ে বিবাহ করেছিল সেই বিবাহ যেন আমৃত্যু অক্ষুণ্ণ থাকে, এটাই আল্লাহর কামনা। এরপরেও যদি শয়তানি কোহকে পড়ে স্বামী বা স্ত্রী কেউ কোনো অন্যায় করে বসে বা বিবাহ বিচ্ছিন্ন হওয়াটা একবার আবশ্যিক হয়ে দাঁড়ায়, তখনও এই নিয়ম আল্লাহ দেখছেন, দেখি তিন মাস ওরা থাকে একসাথে ইদ্যুৎ পালন করে ঘরের মধ্যে, বারবার দেখাশোনায় একবার না একবার স্বামী স্ত্রীর মধ্যে দয়া বা অনুগ্রহ পয়দা হবে, হয়তো বড় আবার মিলে যাবে। তাই প্রথমবার তালাক দিয়ে বলা হচ্ছে রাখো স্ত্রীকে ঘরের মধ্যে, খবরদার জন্য অন্যত্র পাঠিয়ে দেও না, পাশাপাশি থাকবে এক ঘরের দুই বিছানায়, কিন্তু যদি নাকি এর মধ্যে আমার মধ্যে মোহাম্মত পয়দা হয়ে যায় তুমি তাকে ফিরিয়ে নিও, কারোর ডাকার দরকার নেই, এক তালাক দিয়েছ বাস চুপ থাকো, মোহাম্মত পয়দা হয়ে গেলে ফিরিয়ে নাও, দুই তালাক দিয়েছ ভালো কথা হয়েছে, তালাক ইদ্দতের মধ্যে আবার ফিরিয়ে নাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইদ্যত চলে যায়, তিন মাস ক্রস করে যায়, এক তালাক দিয়েছেন বা দুই তালাক দিয়েছেন, সবাই জানে যে ও তালাক হয়ে গেছে, তখন কিন্তু ওই বউ নিতে গেলে আপনাকে নতুনভাবে বিবাহ করে তাকে নিতে হবে, তবুও কিন্তু স্থায়ী বিচ্ছিন্ন হবে না। এরপর যদি তৃতীয়বার তালাক দিয়ে বসেন, এত সুযোগ দেওয়ার পরও যদি আপনি আবারও তালাক দেন তখন এই ওটা ফিরে যাবে আর পাবেন না। আইয়াল আবুবি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব নিয়ে খেলা করা যাবে না। আজকাল বহু লোকের বদভ্যাস হয়েছে, ওই বছর একটাকে তালাক দিয়ে বসে থাকে, শেষে আবার এসে আমাদের ফতোয়া চায়, তিন বছরে তিন তালাক দিয়েছে, এখন ফিরিয়ে নেবে কেমন করে? ওদের একটা ফিরনি একটাই পথ, তোমাকে নদৌড়ে আসতে হবে, আমি লাঠি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবে, শেষ করে দেবে, এখন তবে তোমার ব্যবস্থা হবে। বেটা বর কথা খুঁজে পাও না, দ্রুত থাপড় মার তাও ভালো, তো তালাক বললি কেন? তালাক ভাষাটা তো হালকা জিনিস নয়, আল্লাহর হাদিসে ভাষা কিতাবিল্লাহ, আল্লাহ কেতাব নিয়ে খেলা শুরু করেছো তোমরা। জনৈক আনসারী ব্যক্তি স্ত্রীকে বলল তোকে আমি জব্দ করব, তো কিভাবে করবা? তোকে তালাক দেব, যেই তিন মাস কাছাকাছি যাবে আবার ফেরত নেব, দিয়ে আবার তালাক দেব, আবার তিন মাস কাছাকাছি আবার ফেরত নেব, ইগো তো সারা জীবন রাখবো। তো মহিলা বলে বড় বিপদ, তো তো আল্লাহ নবীকে নালিশ করলো, হে আল্লাহ রাসূল, আমার স্বামী এরকম বেয়াদবি করছে, সে আমাকে জুলুম করছে, আপনি ফয়সালা দেন। আল্লাহ নবী কি ফয়সালা দেবে? আল্লাহ তো অপেক্ষা হয়ে থাকেন আল্লাহর হুকুম কি আসে, বাস তখন এই আয়াত নাজিল হয়ে গেল, আত্তালাকু মাররাতান, তালাক বারবার দেওয়া যাবে না, তালাক পরপর দুবার দেওয়া যাবে দু মাসে, তারপরে হয় রাখো না ছাড়ো, খেলা বন্ধ হয়ে গেল। তালাক এইভাবে দেওয়ার নিয়ম। আব্দুল ইবনে আব্বাস, যিনি রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি সুন্দর একটি কথা বলেছেন, ইযা ক্বালা আনতে তালিকুন সালাসান বিফামিন ওয়াহিদিন ফাহিয়া ওয়াহিদাতুন, রাওয়াহু আবু দাউদ। ইবনে আব্বাসকে আপনারা চিনেন সবাই, কোরআনের শ্রেষ্ঠতম মুফাসসির সাহাবা ইকরামের মধ্যে। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি বেফামিন ওয়াহেদিন এক মুখে একসাথে তিন তালাক দেয়, ফাহিয়া ওয়াহেদাত, ওটা এক বলে গণ্য হবে। কারণ কোরআন বলছে তাল্লিকুহুন আল ইদ্দাতিহিন্না, ইদ্দাত গণনা করার উদ্দেশ্যে তোমরা তালাক দাও, তো একবার বললে তো তিন মাস তার হচ্ছে না। ধরুন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, তাই না? আপনি যদি বলেন পাঁচ পাঁচ পাঁচ পাঁচ পাঁচ, বা একসঙ্গে বলেন ফজর জোহর আসর মাগরিব ইশা, তাহলে কি পাঁচ ওয়াক্ত সালাত আদায় হবে? নাকি পাঁচ ওয়াক্ত পাঁচ সময় করতে হবে? তা আপনি মুখে তিন বলেন না তিনশো বলেন বলেন গিয়ে, কিন্তু একবারই তো হলো। এত সুন্দর আলোচনা কোরআনে হাদিসে সাহাবা কেরাম আমলে থাকা সত্ত্বেও দুর্ভাগ্য মুসলিম সমাজের, আমরা একটা নতুন তালাক বের করেছি, তার নাম দিয়েছি বেদাতি তালাক। এক মজলিসে তিন তালাক, তিন তালাক হয়ে যাবে। এর একটা কারণ আছে। আল্লাহ রসুলের যুগে তিন মাসে তিন তালাক ছিল, আবু বকরের যুগে তিন মাসে তিন তালাক ছিল, ওমর ফারুকের প্রথম তিন বছর বা চার বছর, কেউ বলেন তার কম, এই একসঙ্গে তিন তালাক কোনো খবরই ছিল না, তিন মাসে তিন তালাক ছিল। কিন্তু ওমর ফারুকের সময় দেখা গেল কিছু দুষ্ট লোক ওই তালাক খুব বাড়াবাড়ি শুরু করে দিল, শুধু তালাক দেয়। তখন তিনি কঠোর ভাষায় আইন জারি করে দিলেন। খলিফা তো শাসনকর্তার নিজস্ব কিছু এখতিয়ার থাকে সামাজিক শৃঙ্খলা বিধানের জন্য। তিনি নির্দেশ দিলেন বদমাশ স্বামীগুলোর জন্য, এখন তো যদি বেটা তিন তালাক মুখ দিয়ে উচ্চারণ করে তো তোমার বউ চিরদিনের জন্য তালাক হয়ে যাবে। এটা ছিল তার শাসনতান্ত্রিক নির্দেশ, যে নির্দেশ কোরআন এবং হাদিসকে পরিবর্তন করতে পারে না, কিন্তু সাময়িকভাবে সামাজিক শৃঙ্খলা বিধান করতে পারে মাত্র। এই নির্দেশ দেওয়ার কারণে তিনি পরবর্তীতে লজ্জিত হয়েছিলেন এবং তার এই লজ্জাটা তিনি প্রকাশও করেছিলেন। এই তালাককে, ওমর ফারুকের এই সিদ্ধান্তটাকেই, এই নির্দেশটাকেই আমরা অগ্রাধিকার দেওয়ার কারণে এক মজলিসে তিন তালাকের যে নীতিটা চালু হয়ে গেছে সমাজে, ওইখান থেকেই কিন্তু। অথচ ওমর ফারুকের এই নির্দেশ সর্বযুগীয় সমাধান নয়, বরং কোরআন ও হাদিসের বিধানটাই সর্বযুগীয়, ওটা ছিল সাময়িক বিধান। যেমন আমরা জুমার সালাতে ডাক আজান দেওয়ার একটা নিয়ম ছিল না, এখানেও তো ছিল এক সময়, এটা ছিল ওসমান গনির সাময়িক একটা নির্দেশ। জাওরা বাজারে তিনি আজান দিতে বললেন এক ছাদের উপরে দাঁড়িয়ে, যাতে বাজারের লোকেরা জুমার উদ্দেশ্যে মসজিদে আসে। এই নির্দেশ তিনি ইসলামী খিলাফতের সর্বত্র আবশ্যিক করেন নাই। এই নির্দেশ তারপরে হযরত আলী যিনি খলিফা ছিলেন তিনিও ফলো করেন নাই, তৎকালীন ইসলামী বিশ্বের সর্বত্র এই নির্দেশ পালিত হয়নি। এখনো যদি দেখা যায় কোনো জায়গাতে ঘড়ি নাই, মোবাইল নাই, সূর্য কখন উঠল কিছুই বোঝে না, ওরকম কোনো কারণ থাকে ওসমান গনির আমলের মতো, সেটা এখনো করা যাবে, ওটা একবারে যে বাতিল তা না। কিন্তু যেহেতু সর্বত্র ওটা চালু করার নির্দেশ নাই, আল্লাহ নবী নিজে এটা করেন নাই, আবু বকর করেন নাই, ওসমান করেন নাই, সেজন্য কিন্তু আমরা এক আজান দেই, খুতবার আজানটা হলে মূল আজান। ঠিক ওমর ফারুকের এই তালাক একসঙ্গে তিন তালাক দেওয়ার নির্দেশটাও ওই ধরনের শাসনতান্ত্রিক নির্দেশ, সাময়িকভাবে, এটা চিরস্থায়ী কোনো বিধান নয়। কোরআন এবং হাদিসের বিধান কিয়ামত পর্যন্ত চিরন্তন, এটা কোনো ব্যতিক্রম নাই। ওমর ফারুক নিজে হজের তামাত্মাও অপছন্দ করতেন, হজ করতে গিয়ে উমরা করার পরে হালাল হয়ে পুনরে হজের এহরাম বান্দাকে হজের তামাত্তু তো বলা হয়। উমর ফারুক বলতেন, বেটা আসছে হজ করতে, তার আবার মাঝখানে ভাঙা ভাঙে কি একটানে হজ করে বাড়ি চলে যাব। পরবর্তীকালে উমরের বড় ছেলে আবদুল্লাহ যখন হজ গেলেন, তিনি হজের তামাত্তু করলেন, লোকেরা বলল, হে আবদুল্লাহ, তোমার আব্বা যে হজের তামাত্তু অপছন্দ করতে না, তুমি হজের তামাত্তু করছো কেন? আবদুল্লাহ রাগত স্বরে জবাব দিলেন, আফা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাক্কু আন ইউত্তাবা আম সুন্নাত উমর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুসরণ করায় কি অধিকতর হকদার নয় উমরের সুন্নতের চাইতে? কি সাংঘাতিক জবাবটা একবার দেখেন। তো এখানেও ঠিক অনুরূপই, উমর ফারুক নিজে লজ্জিত হয়েছেন, যে কাজে তিনি লজ্জিত হলেন সে কাজে আমরা কেন আনন্দিত হচ্ছি? হানাফি ফেকের বিখ্যাত গ্রন্থ হেদায়া দ্বিতীয় খণ্ড 354-55 পৃষ্ঠে আলোচনা আছে, যেটার নাম হচ্ছে তালাকে বেদিঈ। তালাক তিন ভাগে বিভক্ত, আহসান, হাসান এবং বেদাতি। আহসান হচ্ছে যেটা কোরআনে বলা হয়েছে, এক তালাক দিলেন শেষ হয়ে গেল। হাসান হচ্ছে দুই তালাক দিলেন তারপরে ফিরিয়ে নিলেন। আর বেদাতি হলো একসঙ্গে তিন তালাক দিলেন, এটা বেদাতি তালাক। যারা নিজেরাই তাদের ফেকেই গ্রন্থে এটাকে বেদাতি তালাক বলছেন, এ যে কোনো জ্ঞানী মানুষ বলবে বেদাতের মাধ্যমে কি জান্নাত কামাই করা যায়? কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি ভ্রষ্টতা, অকুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রষ্টতা পরিণাম জাহান্নাম, আল্লাহ রাসূল বলে দিয়েছেন। নিজেরা যদি বেদাত বলে স্বীকারই করা হলো, সে বেদাত করার জন্য উম্মতকে বাধ্য করা হবে কেন? মানুষের স্বাভাবিক প্রবণতা, মানুষ হঠাৎ রেগে যায় বা সাময়িক কোনো কারণ ঘটে যে জন্য স্বামী বা স্ত্রী উভয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা তোর ঘর আর করবই না, বেরিয়ে চলে গেল। যারা আত্মহত্যা করে, বিষ খায়, তারা কি সহজ সরলভাবে করে? ওইরকম হঠাৎ খেপে গিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে এগুলি কিন্তু করে। কোনো মানুষ এই দুনিয়া থেকে বিদায় হতে চায় না, মরিতে চাহি না এই সুন্দর কি ভুবনে বলে আমরা কবিতা বলি, এটা তো মানুষের ভিতরের অন্তরের কথা। এরপরও তো মানুষ আত্মহত্যা করছে, কত ব্যথিত হলে, কত হতাশ এবং নিরাশ হলে এগুলো করে। অনুরূপভাবে বৈবাহিক জীবনে যদি স্বামী স্ত্রী এরকম কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নিয়ে ফেলে, দেখবেন আপনি এক দু সপ্তাহ, পাঁচ সপ্তাহ, এক মাস, দু মাস পরে যখন রাগ ঠান্ডা হয়ে যায়, তখন আবার কিন্তু পুনরায় মিলনের জন্য উভয় পক্ষ উদ্গ্রীব হয়ে যায়, আর তখনই শুরু হয়ে যায় খেলা। তখন ধর্ম নেতারা সুন্দর ফতোয়া দিলেন, এই ভাঙ্গা সংসার জোড়া লাগানোর জন্য হিল্লা করতে হবে। আর হিল্লা করলে যে পুরুষটাকে এক রাতের জন্য স্বামী হিসাবে নিয়ে আসা হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে অশেষ সওয়াবের ভাগিদার হবেন, কারণ তিনি একটা ভাঙ্গা সংসার জোড়া লাগিয়ে দিচ্ছেন। বলেন সবাই, নাউজুবিল্লাহ মিন যালিক। ধর্মের নামে এই জিনা, এই ব্যভিচার চলছে বহু স্থানে, বাংলাদেশ শুধু নয়, যেখানে যেখানে এই মজহাবের অনুসারী মানুষ আছেন সব জায়গায় তারা এগুলো ফলো করছেন। অনেক আলেম ওলামা একটু চিন্তা করছেন না যে এর মাধ্যমে ইসলামের তারা উপকার করছেন না ক্ষতি করছেন? আজকের সমাজে যে হিল্লা প্রথা রয়েছে, তার মূল কারণ হচ্ছে একসঙ্গে তিন তালাককে তিন তালাক গণ্য করা। একসঙ্গে তিন তালাক ইবনে আব্বাসের কওল অনুযায়ী যদি এক তালাক গণ্য করা হইতো, তাহলে কিন্তু ওই পুরুষ বা নারী দুজনে তিন মাস ভাববার অবকাশ পেতেন, কিন্তু তাদের ভাববার অবকাশ না দিয়ে তিন তালাকে তিন তালাক গণ্য করার কারণে বাধ্য হয়ে তাদেরকে হিল্লা করতে হচ্ছে। আর হিল্লা কিন্তু কোনো স্ত্রী বা কোনো স্বামী কেউই পছন্দ করে না। এক গ্লাস পানি নিজের সন্তানও এটু করে, ভাতের প্লেট নিজের সন্তান যদি এটু করে, ওই এটু করা ভাত পর্যন্ত বাপ মা খায় না। আর আমার স্ত্রী অন্য পুরুষে এসে এটু করবে আর আমি তাই আবার তা খাবো, যে খায় সে তো মানুষই না, তো গরু ছাগল বোধ খায় না। এগুলি করা হচ্ছে ধর্মের নামে। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লানাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, রাওহু ইবনে মাজাহ ওয়াল বাইহাকী ওয়াল হাকিম বিইসনাদিন হাসান। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক লানত করেছেন হিল্লাকারী পুরুষকে এবং যার জন্য হিল্লা করা হয় ওই পুরুষকে, উভয়কে আল্লাহ পাক লানত করেছেন। তিনি বলছেন আল্লাহ উখবিরুকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে সার সম্পর্কে খবর দেব না? সাহাবা কেরাম বলেন ভাড়াটে সার আবার কি? আল্লাহ রাসূল বললেন ওই সার হলো ওই এক রাতের স্বামী ওই পুরুষ লোকটা, এরপরেও কি আপনার হিল্লা করবেন? এটা জাহেলি যুগের কুফুর কাফেরি যুগের প্রথা ছিল, সেই কুফুরি প্রথাই মুসলমানরা হালাল করে নিচ্ছে মজাহের নামে, ধর্মের নামে, ইসলামের নামে, অথচ এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই, ধর্মেরও সম্পর্ক নাই, কোরআনেরও সম্পর্ক নাই, হাদিসেরও সম্পর্ক নাই, চলছে সমাজে। সাবধান থাকবেন, উম্মতে মুসলিমা এই পৃথিবীতে শান্তির সমাজ কায়েম করতে এসেছে, যাতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত অক্ষুণ্ণ থাকে, সেজন্য তালাকের পরিবেশ আসলেও তাদেরকে 3 মাস ভাবার সুযোগ দেওয়া হয়েছে। অতএব সাবধান হয়ে স্বামী স্ত্রী কোনো অবস্থায় ধৈর্য হারাবেন না। আপনারা কেবল দুজন নন, আপনাদের মাধ্যমে অনাগত সন্তান তাদের ভবিষ্যতে দিকে একবার তাকাবেন, তারা বলবে আমার মা বাবার মধ্যে তালাক হয়ে গেছিল, বিচ্ছিন্নতা ছিল, যখনই মা বাবা দুজন পৃথক হয়ে যায় ওই সন্তানের প্রতি মহব্বতটাও পৃথক হয়ে যায়, সন্তান মায়ের মহব্বত থেকে বঞ্চিত হয়, আবার এই সন্তান পিতার মহব্বত থেকেও বঞ্চিত হয়, সে সন্তান হয়তোবা কখনো মামুর কাছে কখনো নানার কাছে মানুষ হয়, কোথাও স্থান না পেলে তাকে এতিমখানা চলে যেতে হয়। এই বিব্রতকর অবস্থা থেকে বাঁচার জন্য হে স্বামী স্ত্রী, তারা তালাকের জন্য উদ্যত হয়েছে, খবরদার তালাকের মতো কঠিন বিষয়ের দিকে এগিয়ে যেও না। যদি নিতান্তই তোমাকে স্বামীর থেকে বিচ্ছিন্ন হতেই হয়, খোলা করো মোহরানা, স্বামীকে ফেরত দিয়ে দাও, অতঃপর 1 মাস ইদ্দত পালন করো, করে তুমি পৃথক হয়ে অন্য স্বামী গ্রহণ করো। এগুলো হল সবই একেবারে বাধ্যগত অবস্থার ব্যাপার, ইসলাম কোনো অবস্থাতেই স্বামী স্ত্রীর বিচ্ছিন্নতা চায় না। যদি দেখা যায় একেবারে খারাপ, স্বামী নিয়ে কোনো মতো চলারই উপায় নাই বা স্ত্রী নিয়ে চলার উপায় নাই, হতে পারে, অনেক স্ত্রী আছে পরকীয়া প্রেম করে, তাদেরকে স্বামী রাখবে নাকি? অনেক স্বামী আছে বেটা মেয়ের বউ দিকে তাকায় না, অন্য মেয়ের দিকে তাকাই বেড়ায়, এর সঙ্গে বিবাহ থাকবে না তো? ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়্যিনা, এটাও করে আছে, প্রকাশ্য জেনা যারা করে, এইসব স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধন টিকবে না। তো এই বিচ্ছিন্ন করার সহজ নিয়ম হচ্ছে স্বামী যদি স্ত্রীর তালাক দেয় তাকে 3 মাস অপেক্ষা করে ধীরে সুস্থে পূর্ণ সুচিন্তার সঙ্গে স্থির সিদ্ধান্ত নিতে হবে। আর স্ত্রী যদি স্বামীকে তালাক দিতে চায়, ডিভোর্স দিতে চায়, আপনারা ইংরেজিতে বলার খুব সহজ আপনাদের, তাহলে তিনি ফিসখে নেকা করবেন, অর্থাৎ স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে দেওয়া মোহরানাটা ফেরত দিবেন। এরপরে তিনি সরকারি প্রতিনিধির মাধ্যমে তালাক দিয়ে দেবেন তাকে, ফিসকে নেকা, একে ফিসকে বলা হয়, খোলা বলা, খোলা মানে বিচ্ছিন্নতা। এরপরে তিনি 1 মাস ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ করবেন, আজকে খোলা করবেন, কালকে এক জায়গায় বিয়ে করবেন, এটা হবে না। আমাদেরকে এখন এমন এমন ফতোয়া আসতেছে যে আপনি আশ্চর্য হবেন যে মুসলমান সমাজে এরকম চালু আছে আমরা জানতাম না, যদি আত্মাহারিকে ফতোয়া বিভাগ না থাকতো। সেদিন একবার ফতোয়া পাঠিয়েছে কি জানেন, যে বিয়ের অনুষ্ঠানে বসেই ওই মেয়ে লোকটা তার স্ত্রীকে খোলা করেছে, ও আর ওখান থেকে নড়বে না, বিয়ের অনুষ্ঠানে বসেই খোলা করবো, ঈদের টিদ্দত পালন করবে না, ওখানে আবার বিয়ে করবে, এটা জায়েজ হবে কিনা? যেহেতু আমাদের মোবাইল হটলাইন আছে, সমস্যা নেই, নদবাড়ে ফোন করলে সব জবাব পাওয়া যায়। এত সস্তা নয় বিবাহ শাদীটা, মুখ যা চাইবে তাই বলবেন, যা খুশি তাই করবেন, ইসলাম এই সুযোগ আপনাকে দেয়। পরিশেষে আবারও বলছি, বিবাহ বন্ধন আল্লাহর পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধন, মিসাকান গালিজা, দৃঢ় বন্ধন হিসেবে আল্লাহ পাক বর্ণনা করেছেন, আর এটার বিচ্ছিন্নতা হতে অত্যন্ত স্থিরভাবে উভয় পক্ষের, এবং নিজেরা না পারলে উভয় পক্ষের অভিভাবক এবং সরকারি অভিভাবক 3 জনে মিলে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন। এরপর যদি নিতেই হয় তাহলে ইমসাকুন বে মারুফ নাও তাসরিহুম বে হিসাম, সুন্দরতম পন্থায় তাকে রাখবেন বা ছাড়বেন, কোন রকম নির্যাতন করে বা বাজে গালিগালাজ করে বা অসম্মান কর সূচকভাবে তাকে তালাক দেওয়া যাবে না। যারা স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী ভরণ পোষণ দেন না, তারা কঠিন শাস্তির কথা মনে রাখবেন। ইসলাম চায় সুন্দর একটি পারিবারিক জীবন, এবং এই সুন্দর পারিবারিক জীবনের মাধ্যমে আসবে দেশে সুন্দর সামাজিক জীবন। একটা প্রশ্ন উত্থাপন হতে পারে যে মেয়েরা বিবাহের জন্য কতদিন অপেক্ষা করবে, বাইহাকির সওয়াবুল ইমানে একটা জয়ীফ হাদিস আসছে যে 12 বছর বয়স হওয়ার পরে যদি কোনো মেয়েকে বিবাহ না দেওয়া হয় তাহলে ওই মেয়ের যত গুনাহ করবে সব গুনাহ বাপের ঘাড়ে চাপবে বা অভিভাবকের ঘাড়ে চাপবে। এই হাদিসটা জয়ীফ। 12 বছর 14 বছর কোনো সীমারেখা নাই। মেয়ে যদি বালেগা হয় এবং যথাযথ কফু হয় যত দ্রুত সম্ভব মেয়েকে বিবাহ দেওয়াটাই হলো সুন্নত। এই হাদিসটি জানিয়ে দিলাম কারণ এই হাদিসটি সমাজে খুব চালু আছে, বিষয়টা খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের স্ত্রীদের এবং সন্তানদের সাথে সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন এবং আমাদের সংসারগুলো যেন আল্লাহ পাক জান্নাতের সংসার হিসেবে কবুল করে নেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।